শুনছেন ফুয়াদের আনরিলিজড ট্র্যাক একটাই আমার তুমি। একটাই আমার তুমি কেন বোঝো না, তুমি আমার তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা। একটাই আমি যে তোমার চেয়ে দেখো না, আমি তোমার আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া। শুনছেন ফুয়াদের আনরিলিজড ট্র্যাক একটাই আমার তুমি, এক্সক্লুসিভলি অন রেডিও ফুর্তি। প্রতি রাত ভাবি বলবো তোমায়, বলা হয় না কে কখন কিভাবে কার দোষে কেউ জানে না। চলো সব শুনছেন ফুয়াদের আনরিলিজড ট্র্যাক একটাই আমার তুমি, এক্সক্লুসিভলি অন রেডিও ফুর্তি। দিন চলে যায় সুখের আশায়, সে তো আসে না। আসবে কেমন যদি বন্দি করে রাখো তারে, কেন বোঝো না। শুনছেন ফুয়াদের আনরিলিজড ট্র্যাক একটাই আমার তুমি,